السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমাদের ধারাবাহিক আলোচনার পাপের প্রভাব নিয়ে যে দর্স চালিয়ে যাচ্ছিলাম চালিয়ে যাচ্ছি, আজকে তারই একটা পর্ব, যে পাপের প্রভাব বরকতের উপরে, বরকত নষ্টে পাপের প্রভাব, কিভাবে পাপ বরকতকে নিশ্চিহ্ন করে, বরকতকে ধ্বংস করে, তারই কিছু সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকে করব। মানুষ প্রথমেই বলেছিলাম যে পাপ করলে পরে পাপের শাস্তি কারেন্ট পাবেন, এ কোন জরুরি আছে না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে কারেন্ট শাস্তি দেবেন, আর ইচ্ছা না করলে আপনাকে ঢিল দেবেন। তো ভাবেন না যে আমাকে শাস্তি দিল না, অতএব এটা পাপ নয়। অনেকে পাপ করেই চলে ভাবে পাপ হলে তো শাস্তি হতো, কিন্তু তা না। পাপের সাথে সাথে কারেন্ট শাস্তি পাওয়া জরুরি না, বরং তার জন্য মওয়িদ আছে। মওয়িদুন, সেটা হচ্ছে কেয়ামতের দিনে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। তাও কোন পাপের আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন না, কিন্তু কোন পাপ আছে আল্লাহ মাফই করবেন না। তো যে কোনো পাপই হোক, তার শাস্তি যে কারেন্ট আসবে তা জরুরি নয়, তবে শাস্তি হবে না হবে সেটা আল্লাহ তাআলা জানেন। এবং আপনারা এটা কথাও জানেন যে কিছু পাপ আছে তওবা করলে মাফ হয়, আর কিছু পাপকে এমন আছে তওবা করলেও মাফ হয় না, না বরং সমস্ত পাপই তওবা করলে আল্লাহ মাফ করে দেন। কিন্তু তওবা না করে মারা গেলে সেই ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাধীন, যদি আকবারুল কাবায়ের হয়, শিরিক কুফরি হয়, তাহলে আল্লাহ ক্ষমাই করবেন না, আর যদি কাবিরা গোনা হয় তাহলে আল্লাহর ইচ্ছা, কাবিরা গোনা হলে আল্লাহর ইচ্ছা হলে পরে শাস্তি ভোগাবেন, আর যদি তিনি তৌহিদের গুণে মাফ করতে চান তাহলে তিনি মাফ করে তাকে সরাসরি বেহেস্তে দেবেন। তো এ হলো পাপের ব্যাপারটা আর কি। তো পাপ দুনিয়াতে যদি বরকত বিনষ্ট করে, তার মানে কি এটা কারেন্ট শাস্তি? পাপের একটা কারেন্ট শাস্তি হল যে মানুষের বরকত বিনষ্ট হয়ে যায়। অনেক মানুষ আছে যারা নিজের পায়ে কুরুল মারে, অপরের নেমখারামি করে নিজের স্বার্থ নষ্ট করে, যে দেয় তার অবাধ্যাচরণ করলে সে কি আর দেবে? আপনি আপনার কাফিলের যদি নেমখারামি করেন তো কাফিলা বেতন ঠিক মতো দেবে না আপনাকে রাখবে? স্ত্রী যদি স্বামীর নেমখারামি করে, স্বামীর খায় স্বামীর পরে, আর যদি নেমখারামি করে, নেমখারামি তো বুঝতে পাচ্ছেন মানে তার সাথে যা যা করা দরকার করছে না, মানে মনে করুন প্রেম ভালোবাসা অন্যের সঙ্গে করছে, কিংবা স্বামীর খাচ্ছে অথচ স্বামীর বদনাম করছে, খেতে দেয় না ঠিক মতো, অথচ ঠিক খাচ্ছে পড়ছে, বদনাম করলে সে কি আর রাখবে? ছেলে মেয়ে যদি বাপ মায়ের খায় আর বাপ মায়ের নিমখারামি করে, কত সুন্দর করে আগলে আগলে মানুষ করে, আর সে যদি বাঁকা পথ দেখে, মেয়ে অ্যাডাল্ট হলে পরে নাগর দেখে বগল দাবিয়ে চলে যায়, গিয়ে কোর্টে বিয়ে করে, নেমো খারাপ। ছেলে বড় হলে পরে বাপকে আর দেখে না, বাপের সম্পত্তি নিল, অনেকে তো বাপকে খুন করে দিচ্ছে সম্পত্তি নেওয়ার জন্য, তারা নেমো খারাপ না? তো যদি কেউ নেমো খারামি করে, যারা নেমো খারামি করবে সে কি সহজে আপনাকে দয়া প্রদর্শন করবে? মোটেই না। পালনকর্তা যিনি প্রতিপালক, যিনি সৃষ্টিকর্তা, যিনি রুজি দেন, সেই রুজিদাতার যদি আপনি নিমখারামি করেন তাহলে কি তিনি প্রতিদানের ইচ্ছা রাখবেন? পাপাচরণের ফলে মানুষ রুজি থেকে বঞ্চিত হয়, রুজি পেলেও তার বরকত থেকে বঞ্চিত হয়, দীর্ঘায়ু লাভ করলেও তাতে কোনো বরকত থাকে না, বড় আলেম হলেও ইলমের বরকত তুলে নেওয়া হয়, বড় কাজী হলেও কাজের বরকত ছিনিয়ে নেওয়া হয়, বিশাল টাকার মালিক হলেও টাকার বরকত উঠিয়ে নেওয়া হয়। পাপী মানুষের দিন দুনিয়ার বরকত তুলে নেওয়া হয় না, তার দিনই কাজের বরকত থাকে আর না তার দুনিয়ার কাজে বরকত থাকে, ফল ফসল থেকে বরকত তুলে নেওয়া হয়। এটা কি বললাম, আল্লাহ ইচ্ছা করলে আপনার ফল ফসলের বরকত উঠে যাবে, যদিও তা দেখতে প্রচুর লাগে, ধন হলেই তো ধনে বরকত থাকতে হয়, অনেক ধন আছে কিন্তু দেখবেন সে ধনে বরকত নেই, গবাদি পশু পানির মাছের বরকত চলে যায় আদম সন্তানের কৃত পাপের জন্য। আর মহান আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলছেন, যদি জনপদের অধিবাসী বৃন্দ ইমান আনত ও তাকওয়ার কাজ করত, আল্লাহকে ভয় করত, সাবধান সতর্ক হত, তাহলে তাদের জন্য আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর কল্যাণ দ্বার উন্মুক্ত করে দিতাম। আকাশ থেকেও রুজি পেত, পৃথিবী থেকেও রুজি পেত। আকাশ পৃথিবী একসাথে না মিলিত হলে রুজি পাওয়া মুশকিল, তাই না? আকাশের রুজি কি? আকাশের রুজি সূর্য, সূর্য থেকে বৃষ্টি, আর বৃষ্টি সূর্যের জন্যই হয়। সূর্য আছে আকাশে, আকাশ থেকেই বৃষ্টি আসে। বৃষ্টি না হলে ফল ফসল কিছুই হবে না, তাই না? তো আল্লাহ তাআলা বরকত খুলে দেন। যদি আল্লাহর মানে বাধ্য হওয়া যায়, আল্লাহর প্রতি ঈমান রেখে যদি তার জন্য নেক আমল করা হয়, তাহলে আল্লাহ তাআলা দ্বার উন্মুক্ত করে দেন। তবে কি বললাম, আল্লাহ চাইলে আর পরীক্ষা করলে না দিতেও পারেন। এই জন্য আমাদের বলে, যে করে পাপ সে সাত বেটার বাপ, আর যে করে ধর্ম তার কান্তে যায় জন্ম। কথাটা একদিকে ঠিক, একদিকে ভুল, তাই না? একদিকে ঠিক কি, যে আপনি দেখবেন যে ব্যক্তি ধার্মিক তার বালা মুসিবত বেশি। সবচেয়ে বালা মুসিবত কে পায়? কারা পায়? নবীরা পান। তারপর তার থেকে কম, তার থেকে তখন তার থেকে কম। যত বেশি ভালো লোক হবে তার তত বেশি বালা মুসিবত হবে। তাহলে বোঝা গেল যে আনুগত্যের ফল দেওয়া হল না, কি হল, উল্টে পরীক্ষা করা হল। তো আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, ফল দেওয়ার জন্যই পরীক্ষা করতে পারেন, বান্দার মঙ্গলের জন্যই অমঙ্গল আনয়ন করেন, বিপদ আপদ আনয়ন করে তাকে খাঁটি কি না পরীক্ষা করে নেওয়া হয়। সোনাকে খাঁটি সোনা তৈরি করা হয়। তো এটা যদি আল্লাহ চান আপনার আনুগত্যের জন্য ফল ফসলে ভর্তি করে দেবেন। যেমন নূহ আলাইহিসসালাম বলেছিলেন নিজের জাতিকে যে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ইরসিল ইসসামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর দিকে ফিরে এসো, তাহলে কি হবে, তোমাদের আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ফল ফসল বাগান করে দেবেন, নদী করে দেবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা জরুরি না। আপনি দেখেন যে এমন এমন দেশ, বিশাল বিশাল দেশ, যে দেশের লোকেরা ইমানই আনেনি, সে দেশে ফল ফসল আসে না নাই, নদী নালা আসে না নাই। তাহলে কই এ কথা ঠিক হলো কথা? ওরা তো ইস্তেগফার না করে ওরা তো ফল পাচ্ছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা চাইলেও পাবে না চাইলেও পাবে, কিন্তু দিন আল্লাহ তাআলা না চাইলে কেউ পাবে না, আল্লাহ তাআলা কাউকে দেবেন না। সুতরাং জরুরি নয় যে আপনি ইমানদার বলেই, পাঁচ ওয়াক্তের নামাজি বলেই, পাকা মুসল্লি বলেই আপনার ফল ফসল ভালো হবে, এটা নয়। আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলে হবে। আর আপনি পাপ করছেন বিশাল পাপি বলেই যে আপনার সব ধ্বংস হয়ে যাবে তাও জরুরি না, হতেও পারে নাও হতে পারে। এই কথাটা কিন্তু খুব সূক্ষ্ম, এটা বুঝে রাখতে হবে। অনেকে না বুঝে উল্টা পাল্টা বলে যে হ্যাঁ কে বলল যে ইমান আনলে, তাহলে তো আমেরিকা কি করে, ওই অস্ট্রেলিয়ার লোকেরা কি করে এত সুন্দর ফল ফসল, তাদের সৌদি আরবের লোকেরা বেশিরভাগ ইমানদার, তাদের দেখো গা মরুভূমিতে ভর্তি, না বৃষ্টি হয় আর না নদী আছে। তো কই তো নূহ আলাইহিসসালামের কথা, কিন্তু সৌদি আরবের লোকেরা সবাই কি মোমেন? সবাই কি ঠিক মতো বিশ্বাস রাখে? নিশ্চয়ই পাপি আছে। তো পাপের কারণে বরকত বিনাশ হয়, কিন্তু সৌদি আরবে যা আছে আবার অন্য জায়গায় নেই। সৌদি আরবের নিচে কি আছে? খনিজ সম্পদ আছে, এখানে পেট্রোল আছে, যে এখানকার যে সম্পদ আছে অন্য জায়গাতে নেই। তো আল্লাহ তাআলা ইচ্ছা মতো হয় পাপের শাস্তি স্বরূপ, আর না হয় আনুগত্যের বিনিময় স্বরূপ আল্লাহ দান করতে পারেন, কিন্তু জরুরি না। আল্লাহ এখানে বলছেন, যদি তারা আল্লাহর প্রতি ঈমান রাখত তো আমি আকাশ পৃথিবীর বরকত খুলে দিতাম, কিন্তু তারা মিথ্যায়ন করল, মিথ্যা জ্ঞান করল, ফলে তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে পাকড়াও করলাম। আল্লাহ ইচ্ছা করলে পাকড়াও করতে পারেন। হঠাৎ করে দেখবেন ভূমিকম্প এসে গেল, হঠাৎ করে সুনামি এসে গেল, হঠাৎ করে আপনার ঝড় ঝঞ্ঝাতে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। এবছরে আপনার দেশে দেখেন কত সুন্দর ধান হয়েছিল, হঠাৎ করে ধান কাটার সময়ে নিম্নচাপ, মানে যেটা হয় না সেটা, ধান কাটার সময় সাধারণ আকাশ পরিষ্কার থাকে, রোদ হয়, সেই সময় চাষিরা ধান ঝাড়াই মারাই করে, বাস। তারপরে ধরুন আলু চাষ, আলু চাষ, আলু আলুর ক্ষতি হয়ে গেল। গতবারে আলু লাগিয়েছিল, এবছরে আলু বিক্রি হয় না, মানে কোলেস্টোরে আলু রেখে আলু ছাড়াতেই যায় না, আলু কোলেস্টোরে ভাড়া হচ্ছে কত, 80 টাকা 83 টাকা, ঠিক আছে, আর আলুর দাম কত জানেন, 50 থেকে 60 টাকা। তাহলে 80 টাকা ভাড়া দিয়ে আপনি আপনার বস্তাটা নিয়ে আসবেন, তাও ভাড়া লাগবে মুটেকে, সেই টাকা আপনি কত টাকায় বিক্রি করবেন, 50 থেকে 60 টাকা, তো কে যাবে আলু ছাড়াতে? তো এগুলো আল্লাহর মার না? আল্লাহর মার কোথেকে আসে? এবারে মার বলবেন তাহলে মোমেন কাফের দুই আছে, তাহলে আল্লাহ কাফের জন্য শাস্তি হয়, মোমেনের জন্য শাস্তি হয়ে গেল। আমরা বলবো মোমেনের জন্য পরীক্ষা হতে পারে, কিংবা মোমেনের কোনো পাপে শাস্তিও হতে পারে, আমরা তো জানি না, আমরা বলতে পারবো না আল্লাহর পক্ষ থেকে এটা কি আসছে। মোট কথা আজাব তো নিশ্চয়ই, কিন্তু সেই আজাবটা মোমিনের জন্য ভালোও হতে পারে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ ইসতাকামু আলা ত্বরিকাতিন আসকাইনাহুম মান গাদাকা, সূরা জিনের 16 নম্বর আয়াত এটা। আল্লাহ বলছেন যে তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত তাহলে তাদেরকে আমি অবশ্যই প্রচুর পানি পান করাতাম, তার মানে বৃষ্টি আকাশ থেকে আসত, আকাশ থেকে বরকত আসত, ফলে ফল ফসল হতো এবং তারা সুখে শান্তিতে বাস করত। হারাম উপায়ে বহু রুজি উপার্জন করা যায়, কিন্তু সেই হারাম রুজিতে বরকত থাকে না। মহান রুজিদাতা হারাম রুজিতে বরকত দেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না রুহাল কুদুসে নাফাসা ফি রাউই আন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা আজালাহা ওয়া তাস্তাউইবা রিজকাহা ফাত্তাকুল্লাহু আজমিলু ফি ত্বলব ওয়ালা ইয়াহমিলান্না আহাদাকুম ইসতিবতাউর রিজকি আন ইয়াতলুবাহু বিমাসিয়াতিল্লাহ فَإِنَّ اللَّهَ تَعَالَى لَا يُنَالُ مَا عِنْدَهُ إِلَّا بِطَاعَتِهِ। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? জিবরিল আমার হৃদয়ে প্রক্ষিপ্ত করেছেন যে কোন আত্মাই তার ভাগ্যে নির্ধারিত সর্বশেষ আয়ু ও রুজি পূর্ণ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। এখানে কিসের কথা এলো? তকদিরের কথা লেখা আছে, আপনি করবেন সেটা, তা যতই আপনি হাকুলি বিকুলি করুন আপনি পারবেন না, যতদিন আপনার বাঁচা লেখা আছে আপনাকে থাকতেই হবে, মরতে গিয়েও মরবেন না, বারবার হাসপাতাল থেকে ফিরে আসবেন, অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসবেন, আপনি মরবেন না যতদিন না আপনার সেই আয়ু শেষ হয়েছে। আর রুজি যতই চেষ্টা করেন, যতই চেষ্টা করেন আসবে না, যতটা আসবে যতটুকু আপনার ভাগ করা আছে। আর যদি না আর নেব না, এত টাকার আমার দরকার নেই, তাও পারবেন না, টাকা আসতে থাকবে, আপনি সামলতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা আপনাকে দেবেন, আল্লাহ তালার ইচ্ছা এটা। সুতরাং রুজি তলবের ব্যাপারে হারাম হালাল তামিজ করা দরকার। আর এটা আপনি জানেন, আল্লাহ মানে আলিমা আতাইতা ওয়ালা মতে আলিমা মানাত, আল্লাহ দিলে পরে আপনি রুখতে পারবেন না, না দিলে পরে আপনি আনতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে মৃত্যুবরণই করবে না যতক্ষণ না আয়ু পূর্ণ করেছে, যতক্ষণ না তার রুজি সমস্ত সে উপার্জন করে নিয়েছে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং রুজি সন্ধানে মধ্যবর্তী পন্থা সুন্দর ও স্বাভাবিক বৈধ পথ অবলম্বন, খবর তো তাড়াহুড়ো করো না, এই গেল সব গেল, আরে অমুক বিল্ডিং করে নিল আমার হলো না, এই সেই না, আস্তে আস্তে আস্তে আস্তে হালাল পথে যান। হুজুর হালাল পথে গেলে তো বড়লোক হওয়া যাবে না, দিয়ে আপনি তাড়াতাড়ি করে কোথা থেকে হারাম ভাবে যেমন করেই হোক পয়সা, মানে আমার চাই টাকা, যেভাবে আসুক টাকা, টাকা দুর্নীতি, আপনারা দেখবেন রাজনীতিতে দুর্নীতি, দুর্নীতি করে টাকা ভরছে, কাল কিছুই ছিল না আজ নেতা হয়ে বিশাল বড় লোক হয়ে গেল, তাই না? এইভাবে বিভিন্ন দুর্নীতি করে টাকা যেভাবে নিয়ে হোক সে বড় লোক হয়ে যাচ্ছে, রুজি আসতে দেরি দেখে তোমাদের কেউ যেন আল্লাহর অবাধ্য হয়ে তার সন্ধানে উদ্বুদ্ধ না হয়, যে আসছে না, টাকাই হয় না, বউ খিটখিট করছে, হ্যাঁ ও পুলিশের চাকরি করে দাব বিল্ডিং করলো, তুমি পুলিশের চাকরি করো, তোমার কেন হয় না, ও ঘুষ খায় তো তোমার ঘুষ খেতে সমস্যা কি, দিয়ে বাস বইয়ের গিরগিরি দিতে তখন শুরু হয়ে যায় ঘুষ খেতে, মানে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে বড়লোক হওয়ার জন্য বইয়ের ভালো শাড়ি চাই, তারপরে গাড়ি চাই, তারপরে সিনেমা চাই, তারপরে বহু কিছু বিল্ডিং চাই, কোত্থেকে আসবে? তাহলে ঘুষ ঘাস খেতে হবে, তাছাড়া তোর উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি না, খবরদার তাড়াহুড়ো করো না, রুজি তোমার ভাগ্যে যেটা লেখা আছে আসবে, হারাম পথ অর্জন কি অবলম্বন করো না, রুজি আসতে দেরি দেখে তোমাদের কেউ যেন আল্লাহর অবাধ্য হয়ে তার সন্ধানে উদ্বুদ্ধ না হয়, যেহেতু রুজি আল্লাহর হাতে আর তা তার বাধ্য হয়ে না হয়ে তার বাধ্য না হয়ে অর্জন করা যায় না, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে রুজি অর্জন করা যায় না। তার মানে অনেক তো রুজি করছে আল্লাহর অবাধ্য হয়ে, তাহলে আপনি দেখছেন এ জগতে বড় লোক হওয়ার বিশাল বিশাল তিনটে উপায় আছে, বাসানান্দার কি সেই উপায়গুলো, বিশাল বিশাল খুব তাড়াতাড়ি বড় লোক হতে পারবেন। একটা হচ্ছে একটা হচ্ছে সুদ, সুদি কারবার সারা বিশ্বে চলছে, তাতে আপনি বড়লোক হতে পারবেন। নম্বর দুই নারী ব্যবসা, নারী ব্যবসা নারীতে দেহ ব্যবসা ইত্যাদিতেও আপনি বড়লোক হতে পারবেন। নম্বর তিন, নম্বর তিন হচ্ছে মাদক ব্যবসা, ওই যে হিরোইন অমুক তমুক, যেমন কোটি কোটি, সামান্য হিরোইনের দাম কত, কোটি কোটি টাকা, পাচার ব্যবসা যেটা হিরোইন পাচার অমুক তমুক। আর একটা আছে যেটা মানে সরকারিভাবে হয়ে থাকে, সেটা হচ্ছে অস্ত্র ব্যবসা, যুদ্ধ লাগিয়ে দাও অস্ত্র, অস্ত্র বিক্রি করো, বিশাল বড়লোক হয়ে যাবেন। আর এই ঘুষ ঘাস যেগুলো বলছেন এগুলো অল্প অল্প, এতে এগুলোতে আপনি তাড়াতাড়ি বড়লোক হতে পারবেন না, বড়লোক হলে বিশাল বিশাল করতে হবে, তাই বিশাল খুব বেশি বড়লোক হতে গেলে এগুলো করতে হবে, বুঝতে পারছেন? তো এইভাবে যে ব্যবসা দুনিয়াতে চলছে যদি আপনি করতে চান, সব আল্লাহর অবাধ্য হয়ে, এগুলো তো আবার আল্লাহর অবাধ্য হয়েছে, কিন্তু সেই সব বুঝিতে আল্লাহ তাআলা কোনো বরকত রাখবেন না। অর্থ সম্পদ ও ফল ফসল বাহ্যত প্রচুর থাকলেই তা প্রাচুর্যের নিদর্শন নয়, কিন্তু প্রাচুর্যের নিদর্শন হল তাতে বরকত হওয়া, একটা হল একসতের কাজ করা। অনুরূপ কেউ দীর্ঘজীবী হলেই সে তা উপকারী নয়, অল্প আয়ু পেয়েও বহু মানুষ মরেও অমর থাকে। একটা লোক মাত্র কুড়ি বছর মানে বয়স পেয়েছে, কুড়ি বছর ৩০ বছর বয়স পেয়েছে, তাই সেই লোককে আজ কেয়ামত পর্যন্ত স্মরণ করা হবে। আর বহু লোক আছে একশো বছর ১২০ বছর বয়স পেয়েছে, লোকে তাদেরকে স্মরণ করে না, তাদের নাম গুমনাম হয়ে গেছে। তো ওইটুকু বয়সের মধ্যে তার বিশাল বরকত, আর সেই বরকতের জন্য মানুষ তাকে কেয়ামত পর্যন্ত স্মরণ করে, অনেকে অনেক অমর হয়েও মরেও অমর হয়ে থাকে। বহু মানুষ অনেকের জন্য অনেক কিছুর জন্য অনেক কিছু করে, কিন্তু যে একমাত্র মহান প্রতিপালকের জন্য কিছু করে তাই হয় অনেক কিছু। যদি আল্লাহর জন্য কিছু করেন সেটাই হবে অনেক কিছু, মানিকের খানিক ভালো। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর অবাধ্যাচরণ রুজি ও আয়ুর বরকত নিশ্চিন্ন হওয়ার কারণ এই যে শয়তান পাপ ও পাপীদের কাছে নিযুক্ত থাকে, সুতরাং তাদের উপর তার আধিপত্য থাকে শয়তানের, তাই প্রত্যেক সেই জিনিস যার সাথে শয়তান মিলিত আছে সে জিনিসে বরকত বিলুপ্ত, আর প্রত্যেক সেই জিনিস যা আল্লাহর জন্য নয় তার বরকত বিনা, তার সেই জিনিসের বরকত বিনাশিত। যেটা আল্লাহর জন্য নয় তাতে বরকত থাকে না। আল্লাহর জন্য নয় আপনি ইলেম তলব করছেন, বরকত নেই। আল্লাহর জন্য নয় আপনি ধনমাল তলব করছেন আপনার, তাতে বরকত থাকবেন না। আল্লাহর জন্য নয় যে কাজই আপনি করেন আল্লাহর জন্য করছেন না, তাতে আপনার বরকত বিনাশ হবে। যে সময়ে মুমিন আল্লাহর আনুগত্যে, যে সময়কে আল্লাহ তাআলার আনুগত্যে মুমিন ব্যয় করে সেই সময় তার জন্য মুবারক ও বরকতময় হয়, আর যে সময়কে সে আল্লাহর অবাধ্যাচরণে ব্যয় করে তার জন্য বরকত ছিন্ন হয়ে যায়। সুতরাং বরকত ছিন্নতার মূল কারণ হল মহান আল্লাহর অবাধ্যাচরণ। যদি মহান আল্লাহর অবাধ্যাচরণ করে সময় হোক কিংবা আপনার ধন মাল যাই হোক না কেন, যদি হয়ে থাকে বরকত হয়, সে বরকত কি বলে, যদি মাল ধন হয় বা প্রাচুর্য হয় তাহলে তাতে বরকত থাকবে না। পক্ষান্তরে প্রাচুর্য বরকত হল মহান আল্লাহর আনুগত্য ও তাকওয়ার কাজ, যত করবেন তত আপনার বরকত আসবে। অকৃতজ্ঞতা এক পাপ, আর সেই পাপের কারণে নিয়ামতের বরকত চলে যায় এবং অকৃতজ্ঞ নিমক হারামদের সেই নিয়ামত ধ্বংস করা হয়। মহান আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ। যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠিন। এটা হচ্ছে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত। সূরা নাহলের ১১২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দাওয়াদারাব আল্লাহু মাসালান ক্বারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ ইয়াতিহা রিযকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনআমিল্লাহ ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহর দৃষ্টান্ত দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন, উপমা বর্ণনা করছেন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, নিরাপদ ও নিশ্চিন্ত, যেথায় আসত সর্বদিক হতে প্রচুর জীবনোপকরণ, প্রচুর রুজি আসত। অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল, নিমক হারামি করল। কার সাথে? রুজিদাতার সাথে নিমক হারামি করল। ফলে তারা তা যা করত, তারা যা করত তার জন্য আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন খোদা ও ভীতির স্বাদ। খোদা মানে ফল ফসল হয় না, ভীতির স্বাদ মানে যুদ্ধ বিগ্রহ। যেটা শান্ত দেশ ছিল অশান্ত হয়ে উঠল, কিসের জন্য হল? আল্লাহর অবাধ্যাচরণের কারণে। জাহাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মফলের দোষেই আজ জলে স্থলে কি হয়েছে, ফাসাদ সৃষ্টি, দুর্নীতি চলছে, হাহাকার চলছে, কত রকমের বিঘ্ন চলছে, কত রকমের ফেতনা চলছে মানুষের কর্মদোষে। আর কোন কোন অবাধ্যাচরণের জন্য ব্যবসায়ী ব্যবসার বরকত নিশ্চিহ্ন হয়ে যায়। ব্যবসার বরকত কখন নষ্ট হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা। বুখারী মুসলিমের হাদিস। ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য ততক্ষণ পর্যন্ত চুক্তি পাকা বা বাতিল করার স্বাধীনতা রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা পৃথক বিক্রয়স্থল হতে স্থানান্তরিত না হয়। আর যদি তারা সত্য কথা বলে, উভয়ে সত্য কথা বলে, ক্রেতাও সত্য বলবে আর বিক্রেতাও সত্য বলবে, তো বিক্রেতা না হয় সত্য বলবে যে এটা আমি পাঁচ টাকায় কিনেছি ভাই, সাত টাকা আমাকে দু টাকা লাভ দিয়ে নিতে হবে, তাই না? আর ক্রেতা সত্য কিভাবে বলবে? যদি দুজনেই সত্য বলে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত দেওয়া হবে। আর যদি মিথ্যা বলে, দুজনেই মিথ্যা বলে এবং দোষ ত্রুটি গোপন করে, তাহলে তাদের ওই ক্রয় বিক্রয়ের ওই ব্যবসার বরকত বিনষ্ট করে দেওয়া হবে। এর মালে যে ক্রেতা বিক্রেতা বিক্রি করছে মাল দিয়ে, তার মালে বরকত থাকবে না, আর ক্রেতা যে মাল কিনছে তার মালে বরকত থাকবে না। যাচ্ছিল হয়তো এক বছর, যাবে ছ মাস, তাই না? আপনি একটা জিনিস মোবাইল কিনছেন, মোবাইলটা আপনি ১২০০ রিয়াল দিয়ে কিনলেন, ধোকা দিয়ে কিনলেন ১২০০ রিয়াল দিয়ে, ওটা যে যাওয়ার কথা ছিল এক বছর, যাবে ছ মাস, আপনি তো বুঝতেই পারবেন না বরকত গেল না গেল না, বরকত গেল। আর ধোকা দিয়ে যদি বিক্রি করা হয়, যে টাকা ১২০০ টাকা নিল, ১২০০ রিয়াল নিল, তো ১২০০ রিয়ালে যে কাজটা হওয়া দরকার ছিল সেই কাজটা হবে না, ২৪০০ রিয়াল দেবেন তবে সেটা হবে, তাহলে ১২০০ রিয়ালে বরকত গেল না গেল না। এইভাবে আল্লাহ তাআলা কিভাবে বরকত আনবেন আর কিভাবে বরকত বিনষ্ট করবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। সুতরাং এই মিথ্যা বলার জন্য আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়ে বরকত নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। এই জন্য ক্রয় বিক্রয়ে মিথ্যা বলতেন হুজুর, মিথ্যা না বললে ব্যবসা চলে না আজকাল। আপনি একটা জিনিসে ডবল লাভ নেবেন, ৫ টাকা জিনিসে ১০ টাকা লাভ নেওয়া হয় না? হয় না, বহু জিনিসে হয়। তো ৫ টাকা জিনিস ১০ টাকায় বিক্রি করবেন, তখন আপনাকে মিথ্যা বলতে হবে, ভাই আমার ৮ টাকায় কেনা আছে, ২ টাকা লাভ দেবে না? অথচ কিনেছেন কত? ৫ টাকায়। অনেক সময় ক্রেতা মিথ্যা বলে, কত দাম? এটা ১০ টাকা দাম। কে অনেক দোকানে আমি অন্য দোকানে দেখেছি ৮ টাকা দাম, আর তুমি ১০ টাকা বলছো, অথচ দেখেইনি। ক্রেতা মিথ্যা বলে, তো মিথ্যা বলে উভয়েই নিজেদের জিনিসের বা টাকার বরকত বিনাশ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালিফু মুনাফিকাতুল লিসসিলাতি মুমহিকাতুল লিল বারাকা। মিথ্যা কসম খেয়ে বিক্রি করা, এতে কি হয়? মাল কাটে খুব। কসম খেয়ে কি আপনি বলবেন ওয়াল্লাহি ওয়াল্লাহি? দেখেছেন এখানে ওয়াল্লাহি ওয়াল্লাহি সীমা নেই। আপনি যদি কসম করে, আল্লাহর কসম করে বলছি এত কিনেছি, আল্লাহর কসম করে বলছি আপনি ঠকবেন না, নিয়ে যান, কিন্তু আপনি জানেন যে ও ঠকবে, কারণ সেই মাল না, আপনি জানেন আল্লাহর কসম করে বলছি এর মধ্যে কোনো সমস্যা নেই, আপনি নিয়ে যান, অথচ সমস্যা আছে আপনি জানেন। কসম করে করে, আমি তো ভাই সাধারণ মুসলিম, আমি একজন মুসলমান, আল্লাহর কসম করে বলছেন। আবার অনেক পাইকারে দাঁড়িয়েও থাকে, তাই না? অনেক ব্যবসায়ী নামিজ নামাজ পড়ে না কিন্তু দাঁড়িয়ে আছে, আছে না নেই? এই যে ধোকাবাদ সাইনবোর্ড, ধোকাবাদ সাইনবোর্ড, দাঁড়িয়ে দেখেছে নামাজ পড়ে না, তাই না? আবার অনেকে মসজিদ এঁকে বলে, মসজিদের এই যে মসজিদে ছুঁয়ে বলছি, আমার এতটা কেনা আছে, আমাকে এত টাকা লাভ দাও। মসজিদ আঁকে, দেখেছেন মসজিদ আগে, বিশেষ করে এই গরুর পাইকারা যারা গরু বিক্রি করে হাটে মাঠে, তারা দেখবেন এইভাবে মসজিদ এঁকে দিচ্ছে, মসজিদ এইটা মসজিদ, এই মসজিদ ছুঁয়ে বলছি, আমি এতে লাভ নিচ্ছি না। অনেকে বলে আসল টাকায় বিক্রি করছি, অনেকে বলে কেনা টাকায় বিক্রি করছে, আমার দরকার আছে টাকা, সব মিথ্যা বলছে, কসম করে করে মিথ্যা বলছে। আর যদি কসম আবার গাইরুল্লাহর নামে হয়, যেমন মসজিদ ছুঁয়ে কসম, এটা কি আল্লাহর নামে কসম হলো? না, এটা গাইরুল্লাহ, এটা শিরিক। তো শিরিক সিরকি কসম খেয়ে যদি মাল বিক্রি করে, তাতে বরকত থাকবে? বরকত থাকবে না, মোটেই বরকত থাকবে না। তো ব্যাপার হচ্ছে কি, যে যদি আপনি মিথ্যা বলেন অথবা মিথ্যা কসম করে মাল বিক্রি করেন, মাল কাটবে ভালো, কিন্তু সেই টাকাতে আপনার বরকত থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, ইয়াকুম ওয়া কাসরাতাল হালিফ ফিল বাই' ফাইন্নাহু ইউনাফিক আও ইনফিক সুম্মা ইয়ামহাক। তোমরা ব্যবসায় অধিক কসম খাওয়া থেকে দূরে থাকো, কারণ তা পণ্যদ্রব্য অধিক চলতি করে, অতঃপর তার বরকত বা লাভকে ধ্বংস করে দেওয়া হয়, মুসলিম শরীফের হাদিস। এইভাবে এক একটি পাপ এক এক শ্রেণীর বরকত তুলে নেয়। সুতরাং পাপ করে পাপী নিজেরই ক্ষতি নিজেই করে। তাই সাধু সাবধান, আপনার পাপ করে আপনি নিজের বরকতকে নষ্ট করবেন না। আপনার সময়ের বরকত, আপনার বয়সের বরকত, আপনার রুজির বরকত, আপনার টাকা পয়সার বরকত, আপনার ছেলে মেয়ের বরকত ইত্যাদি বহু বরকত আছে, এই বরকত যাতে বিনাশ না হয় চেষ্টা করতে হবে। চাষিরা চাষ করে যাতে ধানকে বেশ সুন্দর করে গোলাবদ্ধ করে যাতে করে নষ্ট না হয় চেষ্টা করে। তারপরে মাঠে থাকার সময় ভালো করে ঘেরা বেড়া দিয়ে রাখে যাতে করে বরকত নষ্ট না হয় তার চেষ্টা করে। আপনি টাকা পয়সা নিয়ে আপনার সিন্ধুকে রাখেন, ব্যাংকে রাখেন, কি করেন, হেফাজত করার জন্য, যাতে করে আমার এই ধন মাল নষ্ট না হয়ে যায়। মানুষ যখন আমল করে, আমল করার সাথে সাথে সে চেষ্টা করে যে আমলগুলো ধ্বংস না হয়ে যায়। এত এত আমল করলেন যে আমল ধ্বংস হয়ে যায়, লাভটা কি? পানি যদি কোথাও পান, পিপাসায় পানি পেয়েছেন, পানিটাকে তো রাখতে হবে না, চালনির মধ্যে পানি রাখলে কি হবে, ও পানি তো বেরিয়ে যাবে। ফুটো পাত্রে যদি পানি রাখেন, ফুট ছিদ্রওয়ালা পাত্রে পানি রাখলে আপনার বেরিয়ে যাবে। তো আপনি যতই কামান, আর পিছনে যদি ছিদ্র থাকে, পাপের ছিদ্র থাকে, তাহলে ওই জিনিসের বরকত আপনার আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, বরফ গলার মতো শেষকালে পানি সব বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যেটা করি সেটা যেন আল্লাহর জন্য করি, তাহলে তাতে বরকত পাব। আর যেটা করি সেটা যেন পাপের মাধ্যমে না করি, আমরা রুজি রোজগার যেটাই করি না কেন যেন হালাল রুজি আমরা উপার্জন করতে পারি, তাহলে তার বরকত থাকবে, না হয় বরকত থাকবে না, কোনো লাভ হবে না। প্রচুর টাকা কামিয়েছেন কিন্তু বরকত দেখতে পাবেন না। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।